بسم الله الرحمن الرحيم طسم تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين الله نام شروع যিনি পরম মেহেরবান অপরিসীম দয়ালু। তা সিন মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্মঘাতী হবেন। فظلت أعناقهم لها خاضعين আমি যদি ইচ্ছা করি তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাজিল করতে পারি, অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে। وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين যখনই তাদের কাছে রহমানের কোন নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অতএব তারা তো মিথ্যারোপ করছেই, সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌঁছবে। أَوَلَمْ يَرَوْا إِلَى الْأَرْضِ كَمْ أَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيمٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ تَرَكِ ভূপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না, আমি তাতে সর্বপ্রকার বিশেষ বস্তু কত উদ্গত করেছি, নিশ্চয়ই এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আপনার পালনকর্তা তো পরাক্রমশালী, পরম দয়ালু। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ যখন আপনার পালনকর্তা মুসাকে ডেকে বললেন, তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও, ফিরাউনের সম্প্রদায়ের নিকট, তারা কি ভয় করে না? قَالَ رَبِّ إِنِّي أَخَافُ أَن يُكَذِّبُونَ وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنْطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَى هَارُونَ সে বলল, হে আমার পালনকর্তা, আমার আশঙ্কা হচ্ছে যে তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে এবং আমার মন হত্যোদ্যম হয়ে পড়ে এবং আমার জিহ্বা অচল হয়ে যায়, সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন। وَلَهُمْ عَلَيَّ ذَنْبٌ فَأَخَافُ أَنْ يَقْتُلُونَ قَالَ كَلَّا فَاذْهَبَا بِآيَاتِنَا إِنَّا مَعَكُمْ مُسْتَمِعُونَ আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে, অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন, কখনই নয়, তোমরা উভয়ে যাও, আমার নিদর্শনা বলি নি, আমি তোমাদের সাথে থেকে শুনব। فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ অতএব তোমরা ফিরাউনের কাছে যাও এবং বলো, আমরা বিশ্বজগতের পালনকর্তা রসুল, যাতে তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও। قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ফিরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ? وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين. তুমি সেই, তোমার অপরাধ যা করবার করেছো তুমি হলে কৃতঘ্ন। মুসা বলল, আমি সেই অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম, অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন। وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدْتَ بَنِي إِسْرَائِيلَ قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ তা এই যে তুমি বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছ। ফিরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি? قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون موسى বলল, তিনি নভোমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, যদি তোমরা বিশ্বাসী হও। ফিরাউন তার পারিষদ বর্গকে বলল, তোমরা কি শুনছ না? قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون মুসা বলল, তিনি তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালন কর্তা। ফিরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসুলটি নিশ্চয়ই বদ্ধ পাগল। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون মুসা বলল, তিনি পূর্ব পশ্চিম ও এত দুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা, যদি তোমরা বোঝো। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين ফিরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين موسى বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি? ফিরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো। فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল, আর তিনি তার হাত বের করলেন তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হল। قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون ফিরাউন তার পারিষদ বর্গকে বলল, নিশ্চয়ই এ একজন সুদক্ষ জাদুকর, সে তার জাদু বলে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে চায়, অতএব তোমাদের মত কি? قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم. তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন, তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর উপস্থিত করে। অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্র করা হল এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরা সমবেত হও। لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ إِن كَانُوا هُمُ الْغَالِبِينَ فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالُوا لِفِرْعَوْنَ أَإِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয়। যখন জাদুকররা আগমন করল তখন ফিরাউনকে বলল, যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাব তো? ফিরাউন বলল, হ্যাঁ, এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে। মূসা আলাইহিসসালাম তাদেরকে বললেন, নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফিরাউনের ইজ্জতের শপথ, আমরাই বিজয়ী হব। فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কৃত্তিগুলোকে গ্রাস করতে লাগল, তখন জাদুকররা সিজদায় নত হয়ে গেল। قالوا آمنا برب العالمين رب موسى وهارون তারা বলল, আমরা রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম যিনি মূসা ও হারুনের রব। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين فرعون بلو আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয়ই সে তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো। তারা বলল, কোন ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আমরা আশা করি যে আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন, কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। অতঃপর ফিরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল। নিশ্চয়ই এরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে। এবং আমরা সবাই সদাশঙ্কিত। অতঃপর আমি ফিরাউনের দলকে তাদের বাগ বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম এবং ধন ভাণ্ডার ও মনোরম স্থানসমূহ থেকে। كذلك وأورثناها بني إسرائيل এরূপই হয়েছিল এবং বনি ইসরায়েলকে করে দিলাম এসবের মালিক। فأتبعوهم مشرقين فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون অতঃপর সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল। যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। قال كلا إن معي ربي سيهدين موسى বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে পথ বলে দেবেন। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين অতঃপর আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ্য হয়ে গেল। আমি সেখানে অপর দলকে পৌঁছিয়ে দিলাম। এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে নিমজ্জিত করলাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী পরম দয়ালু। واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন, যখন তার পিতাকে এবং তার সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের ইবাদত করো? قالوا نعبد أصناما فنظل لها عاكفين তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকে নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি? অথবা তারা কি তোমাদের উপকার করে কিংবা ক্ষতি করতে পারে? قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون তারা বলল, না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি তারা এরূপই করত। قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون إبراهيم বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো যাদের পূজা করে আসছো তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা? فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينَ وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينَ وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينَ والذي يميتني ثم يحيين বিশ্বপালন কর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু, যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আমাকে পথ প্রদর্শন করেন, যিনি আমাকে আহার দেন এবং পানীয় দান করেন, যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন, যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবন দান করবেন। والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين আমি আশা করি তিনি বিচার দিন আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন। رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين হে আমার পালন কর্তা, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো। واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين এবং আমাকে নিয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমার পিতাকে ক্ষমা করো, সে তো পথভ্রষ্টদের অন্যতম। ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم এবং পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না, যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে এবং বিপদকামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান্নাম। وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون তাদেরকে বলা হবে, তারা কোথায় তোমরা যাদের পূজা করতে আল্লাহর পরিবর্তে, তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা প্রতিশোধ নিতে পারে? فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিশ বাহিনীর সকলকে। قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين ترى تثاي কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালনকর্তা সমতুল্য গণ্য করতাম। আমাদেরকে দুষ্কর্মীরাই গোমরাহ করেছিল, অতএব আমাদের কোন সুপারিশকারী নেই এবং কোন সহৃদয় বন্ধুও নেই। فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ হায়, যদি কোনরূপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম। ان في ذلك لآيه وما كان اكثرهم مؤمنين وان ربك له العزيز الرحيم নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون نوح সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই? إني لكم رسول أمين فاتقوا الله واطيعون আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما اسالكم عليه من اجر ان اجري الا على رب العالمين فاتقوا الله واطيعون আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা? قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون نوح বললেন, তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার, তাদের হিসাব নেওয়া আমার পালনকর্তারই কাজ যদি তোমরা বুঝতে। وما انا بطارد المؤمنين ان انا الا نذير مبين আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই, আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী। قالوا لئن لم تنته يا نوح لتكن وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله واطيعون তোমরা পাহাড় কেটে জাঁকজমকের গৃহ নির্মাণ করছো, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ولا تطيعوا امر المسرفين الذين يفسدون في الارض ولا يصلحون এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না, যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না। قالوا انما انت من المسحرين ما إلا بشر مثلنا فأت بآية إن كنت তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের একজন, তুমি তো আমাদের মতোই একজন মানুষ বই নাও, সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোন নিদর্শন উপস্থিত করো। قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم صالح বললেন, এই উষ্ট্রি, এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা, নির্দিষ্ট এক এক দিনের। তোমরা একে কোনো কষ্ট দিও না, তাহলে তোমাদেরকে মহাদিবসের আজাব পাকড়াও করবে। তারা তাকে বধ করল, ফলে তারা অনুতপ্ত হয়ে গেল। এরপর আজাব তাদেরকে পাকড়াও করল, নিশ্চয়ই এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। كذبت قوم لوط المرسلين লুতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় করো না, আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তা দেবেন। أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُمْ بَلْ أَنْتُمْ قَوْمٌ عَادُونَ সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের সাথে কুকর্ম করো, এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে। قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون لوط বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি, হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবার বর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো। فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين অতঃপর আমি তাকে ও তার পরিবার বর্গ সবাইকে রক্ষা করলাম, এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين এরপর অন্যদেরকে নিপাত করলাম, তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُؤْمِنِينَ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون بونير أتباشرا بايغم برغان كي مكتبادي بولي چه جاكن شعيب تادر كي بولين تمرا كي بھائي کرونا إني لكم رسول أمين فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونَ আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন। أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم মাপ পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না, সোজা দাড়ি পাল্লায় ওজন করো। ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم والجبلة الأولين مانوش كي تادر بستو قام ديونا ابن پرثي بيتے انرتو سشتی کرے پھیرونا بھائی کارو تاکے جنی تما دیر کے এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। قالوا انما انت من المسحرين وما انت الا بشر مثلنا وان نظنك لمن الكاذبين তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম, তুমি আমাদের মতো মানুষ বই তো নও, আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِنَ السَّمَاءِ إِن كُنْتَ مِنَ الصَّادِقِينَ অতএব যদি সত্যবাদী হও তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও। قال ربي أعلم بما تعملون شعيب বললেন তোমরা যা করো সে সম্পর্কে আমার পালনকর্তা ভালোরূপে অবহিত। فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলে দিল, ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আজাব পাকড়া করল, নিশ্চয়ই সেটা ছিল এক মহাদিবসের আজাব। ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আযীযুর রহীম নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না। নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন بلسان عربي مبين এই কোরআন তো বিশ্বজাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ, বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে, আপনার অন্তরে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন সুস্পষ্ট আরবি ভাষায়। নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে। তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলিমগণ এটা অবগত আছে? ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين যদি আমি একে কোন ভিন্ন ভাষীর প্রতি অবতীর্ণ করতাম অথপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না। كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم এমনি ভাবে আমি গুনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি। তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব। অতপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতেও পারবে না। তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না? তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে? ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগবিলাস করতে দেই অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হতো তা তাদের কাছে এসে পড়ে, তখন তাদের ভোগবিলাস তা তাদের কি উপকারে আসবে? আমি কোন জনপদ ধ্বংস করিনি কিন্তু এমত অবস্থায় যে তার সতর্ককারী ছিল স্মরণ করানোর জন্য, এবং আমার কাজ অন্যায় আচরণ নয়। এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি, তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না। তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে। অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না, করলে শাস্তিতে পতিত হবেন। وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন। فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّي بَرِيءٌ مِّمَّا تَعْمَلُونَ যদি তারা আপনার অবাধ্যতা করে তবে বলে দিন, তোমরা যা করো তা থেকে আমি মুক্ত। وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ وتقلبك في الساجدين আপনি ভরসা করুন পরাক্রমশালী পরম দয়ালুর উপর, যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজ দণ্ডায়মান হন এবং নামাজীদের সাথে উঠা বসা করেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আমি আপনাকে বলবো কি কার নিকট শয়তানরা অবতরণ করে? তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গুনাহগারের উপর। তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফিরে এবং এমন কথা বলে যা তারা করে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়ানতাসারু মিন বা'দি মা যুলিমু ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামু তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহকে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।